বসে পরে মুসলিম তুমি আজ কেন বসে চারিদিকে আজ মা বোনেদের কান্নার আওয়াজ আসে আবার বিশ্ব আজি পরে গেছে দেখো মুসলমানের লাশে পরে মুসলিম পরে মুসলিম তুমি আজ কেন বসে ম্যাকান বুঝবার বেশে থাকবে কতকাল দুনিয়ার এই স্বার্থে লুবে হইয়া মাতাল ম্যাকান বুঝে বুবার বেশে থাকবে কতকাল দুনিয়ার এই স্বার্থে লুবে হইয়া মাতাল তোর চেহারা বীর খালেদের তোর চেহারা বীর খালেদের প্রতি ছবি বাসে পরে মুসলিম পরে মুসলিম তুই আজ কেন বসে চারিদিকে আজ মা বোনেদের কান্নার আওয়াজ আসে আবার বিশ্ব আজি পরে গেছে দেখো মুসলমানের লাশে পরে মুসলিম তুই আজ কেন বসে রক্ত নিয়ে হাত রাঙিয়ে যারা হল নেতা তাদের তুষার মধ্যে দেখি কতই দেখো লতা রক্ত নিয়ে হাত রাঙিয়ে যারা হল নেতা তাদের দুষার মধ্যে দেখি কতই বেকুলতা এসব জেনেও গুরগুর কত এসব জেনেও গুরগুর কত ওই নেতাদের পিছে পরে মুসলিম পরে মুসলিম তুই আজ কেন বসে চারিদিকে আজ মা বোনেদের কান্নার আওয়াজ আসে আবার বিশ্ব আজি পরে গেছে দেখো মুসলমানের লাশে পরে মুসলিম তুই আজ কেন বসে মসজিদের কুনে বসে শুধু তসবির হাতে ভাবছ বসে আমি তারাই আর কে যাবে জান্নাতে মসজিদের কুনে বসে শুধু তসবির হাতে ভাবছ বসে তুমি তারা আর কে যাবে জান্নাতে তোমার এই সুফিগিরির দাম নাই কোনো তোমার এই সুফিগিরির দাম নাই কোনো আল্লাহ তালার কাছে পরে মুসলিম পরে মুসলিম তুমি আজ কেন বসে চারিদিকে আজ মা বোনেদের কান্নার আওয়াজ আসে আবার বিশ্ব আজি পরে গেছে দেখো মুসলমানের লাশে পরে মুসলিম তুমি আজ কেন বসে ছেড়ে দাও সব লও না তুমি অস্ত্র হাতে ফের সামনে আগাও শিক্ষা নিয়ে খুন জড়া বাজারের ছেড়ে দাও সব লও না তুমি অস্ত্র হাতে ফের সামনে আগাম শিক্ষা নিয়ে খুন জড়া মুসলিমের ওরে মুসলিম বীর উঁচু করশির ওরে মুসলিম বীর উঁচু করশির বিশ্ববাসীর কাছে ওরে মুসলিম তুমি আজ কেন বসে চারিদিকে আজ মা বোনেদের কান্নার আওয়াজ আসে আবার বিশ্ব আজি পড়ে গেছে দেখো মুসলমানের লাশে ওরে মুসলিম তুমি আজ কেন বসে পরে মুসলিম তুমি আজ কেন বসে।